আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে শতাব্দীর সবচেয়ে লম্বা চন্দ্রগ্রহণের রাত, পূর্ণিমার রাত, চন্দ্রগ্রহণ লাগবে আর কিছুক্ষণ পরে। অবশ্য আমাদের দেশে চন্দ্রগ্রহণ চলছে এবং সেখানে যারা নামাজ পড়া তারা নামাজ পড়ছে। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের নামাজ আছে, তাই না? চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের নামাজ আছে। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাস শামসা ওয়াল কামারা মিন আয়াতিল্লাহ, চাঁদ সূর্য হচ্ছে আল্লাহর দুটি নিদর্শন। আল্লাহ তাআলা যে আছেন তার দুটো নিদর্শন। ওয়া ইন্নাহুমা লা ইখসিফানি লি মাউতি আহাদিন ওয়া লা লি হায়াতিহ, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কারো মরার জন্য হয় না, কারো জীবন বা জন্মের জন্য হয় না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সেই দিনে মারা গিয়েছিল, ইব্রাহিম মারা গিয়েছিল, সেই দিনেই সূর্যগ্রহণ হয়েছিল। তো বলে কারো মরার জন্য অথবা জন্মের জন্য চন্দ্রগ্রহণ হয় না, বাস আল্লাহর নিদর্শন যখন হবে, যখন এইরকম দেখা যাবে। ফাইজা রাআইতুমুহুমা, যখন তোমরা দেখবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, ফাক্কাব্বিরু, তখন তোমরা তকবীর পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবেন পরে বলছে, ওয়াসাল্লু, এবং নামাজ পড়ো, ওয়া তাসাদ্দাকু, এবং সাদকা করো। তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলা করেন। কিভাবে করেন বৈজ্ঞানিকরা এখন ব্যাখ্যা দিয়েছেন, আপনারাও জানেন যারা স্কুলে লেখাপড়া করেছেন। চাঁদ সূর্য আর পৃথিবী, এটা সূর্য, একটা হচ্ছে চাঁদ আর একটা হচ্ছে পৃথিবী, তিনটেই যখন একই সরল রেখায় এসে যায় আর মাঝখানে সূর্য পড়ে, এটা কি গ্রহণ হয়? হ্যাঁ, কোন গ্রহণ হয় যখন এইভাবে এক লাইনে এসে যায়? এটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে সূর্য, এটা কোন গ্রহণ হবে? এটা সূর্য গ্রহণ হবে। আপনি চাঁদকে দেখতে পাচ্ছেন, সূর্যের উপরে ঢেকে রেখেছে, সূর্য অন্ধকার হয়ে গেছে, আপনি আকাশে তারা দেখতে পাচ্ছেন, তাই না? আর যদি এর উল্টো হয়, এটা পৃথিবী, হ্যাঁ, যদি এরকম হয় ঘুরতে ঘুরতে একই লাইনে এসে গেছে কিন্তু পৃথিবী মাঝখানে, তাহলে এটা কি গ্রহণ হয়? চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্য সূর্যের আলোতে আলোকিত, কিন্তু আড়াল করে দিয়েছে মাঝখানে কে? পৃথিবী। ফলে চাঁদটা কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। এখন হবে, একটু পরে দেখবেন হবে, নামাজ শুরু হবে। তো এ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবারে অনেকে এটাকে মজার ব্যাপার মনে করে, দেখতে যায় এ নিয়ে সে নিয়ে। আর সূর্য বুঝতেই পাচ্ছেন, দিনের বেলায় হলে কেউ তো খালি চোখে দেখো না, এ করা চশমা বিক্রি হয় কত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা যে একটা মানে ঘাবড়ে যাওয়ার বিষয়, এটা একটা ভয়ানক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় খেয়ে গেছিলেন, ভাবলেন কি কিয়ামত কায়েম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন? দেখেন, ঘাবড়ে গেছিলেন, ভাবছেন যে কিয়ামত শুরু হয়ে যাবে। তো আমাদেরও উচিত ঘাবড়ে যাওয়া, যে এত এত সুন্দর আলো আর এই সূর্যের এত তাপ, একবারে নিশ্চিহ্ন হয়ে গেল, বিলীন হয়ে গেল, আল্লাহর কত বড় কুদরত। এই নিয়ে আমাদের কি করা উচিত আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে বোঝা গেল কি, যে গ্রহণ দেখলে, আর গ্রহণ কিছু আংশিক গ্রহণ আছে আর কোন কোন পূর্ণ গ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক গ্রাস সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ আছে, আপনারা জানেন। তাহলে কখন আমরা নামাজ, এখানে কি করতে হয়? প্রথমত নামাজ পড়তে হয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ বলে সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ। নামাজ পড়তে হয়, নামাজের সময় কখন? যখন দেখব যে চাঁদে গ্রহণ লেগেছে অথবা সূর্যে গ্রহণ লেগেছে। না দেখলে নামাজ পড়া বিধেয় নয়। নামাজ পড়া বিধেয় তখন যখন গ্রহণ দেখব। যে এখন বাংলাদেশে চলছে, আমরা এখানে নামাজ পড়ব না। এখন মক্কা মদিনায় যারা মক্কা মদিনার সাথে ঈদ করে, তারা বলবে যে মক্কা মদিনায় গ্রহণ লেগেছে, আমরা বাংলাদেশে ওই সালাতুল কুসুফ বা খুসুফ পড়ব, হবে? যেখানে গ্রহণ দেখা যাবে সেখানে নামাজ পড়ে। এখন যদি বাংলাদেশে মনে করেন সারা রাতটাই বর্ষা, এখনো সময় চাঁদ দেখা যায়নি, তো চাঁদের গ্রহণ হলো দেখা গেল না, তারা তাদের কি নামাজ বিধেয় না? হিসাবের উপরে নির্ভর করে বা তাই মানে ক্যালেন্ডারের উপরে নির্ভর করে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ নেই। দেখো কেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইযা রাআইতুমুহুমা, রুইয়ার সাথে ওই যেমন চাঁদের ব্যাপারে আছে দেখে রোজা করো দেখে ঈদ করো, ঠিক এখানেও তাই তোমরা গ্রহণ দেখে নামাজ পড়ো, গ্রহণ দেখে তাকবীর দাও, সারা রাত মেঘে ঢাকা দরকার নেই, তখন আপনার জন্য নামাজ বা অন্য কিছু বিধেয় না। হ্যাঁ এক সময় দেখা গেল বাকি সময় ঢাকা, দেখা তো গেছে, একবার দেখা গেলে জানবেন যে চলছে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য এই সব কর্ম করা বিধেয়। প্রথম আমরা নামাজের কথায় আসি। সালাতুল কুসুফ বা খুসুফ নামাজ হচ্ছে দুরাকাত, করাকাত দুরাকাত, যেমন আমাদের জামাতে নামাজ হয় দুরাকাত, জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয় ইত্যাদি, দুরাকাত নামাজ হবে, এ হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। সালাতুল কুসুফ বা খুসুফ সুন্নাতে মুয়াক্কাদা দুরাকাত। চাঁদে কিংবা সূর্যে গ্রহণ লাগলে কোনো আজান আছে? আজান নেই, কি বলতে হয়? আস-সালাতু জামিয়া। দেখবেন হারামে কোনো কোনো সময় হয় কি বলা হয়, আস-সালাতু জামিয়া, এখানে হয়তো মসজিদে হবে জানি না হয় কিনা, বলে লোক আসতে শুরু করবে, জামাতে কাতার বাঁধা হলে ইমাম সাহেব নামাজ শুরু করবেন, সশব্দে সুরা ফাতিহার পর লম্বা কেরাত করবেন এবং তারপর রুকুতে যাবেন, লম্বা রুকু থেকে মাথা তুলে পুনরায় বুকে হাত রেখে সুরা ফাতিহা আবার করবেন, আবার সুরা ফাতিহা পড়বেন, আবার পূর্বাপেক্ষা লম্বা কেরাত করবেন, তারপর আবার রুকু করবেন, দ্বিতীয়বার অপেক্ষাকৃত লম্বা রুকু করে বাকি রাকাত সাধারণ নামাজের মতো শেষ করে দ্বিতীয় রাকাতেও অনুরূপ কটা রুকু করবেন, দুটা রুকু করবেন, দুটা রুকু করে আপনার স্বাভাবিকভাবে অন্যান্য সিজদা বা তাশাহুদ পড়ে কি করবেন, নামাজ শেষ করবেন। এই নামাজের সিজদাও খুব লম্বা, প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাত অপেক্ষাকৃত ছোট হবে, এটা স্বাভাবিক নিয়ম। এটা মুক্তাদিগণ যে নিয়মে ইমামের অনুসরণ করতে হয় ঠিক সেই নিয়মে অনুসরণ করবে। এই নামাজ এত লম্বা হওয়া উচিত যে যেন নামাজ শেষ হয়ে দেখা যায় সূর্য বা চন্দ্র গ্রহণ শেষ হয়ে গেছে বা ছেড়ে গেছে। আচ্ছা অনুরূপভাবে নামাজ শেষ করে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন, তো ইমাম সাহেব খুতবা দিতে পারেন, হামদ ও সানার পর তিনি বলেছিলেন সূর্য চন্দ্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, যেমন আগে হাদিসটা বলা হলো, কারো মৃত্যু বা জন্মের জন্য উভয়ে গ্রহণ লাগে না, অতএব তাতে গ্রহণ লাগতে দেখলে তোমরা আতঙ্কিত হয়ে, দেখছেন আতঙ্ক সৃষ্টি হবে মনের ভিতরে, ঘাবড়ানো যাকে বলে, নামাজে মগ্ন হও, নামাজে মগ্ন হতে হবে। নামাজের সাথে সাথে এই সময় দোয়া, তকবীর, ইস্তেগফার ও সাদকা করা মুস্তাহাব, যেমন হাদিসের অনুবাদে বললাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা বললাম আগে বলেছেন। আচ্ছা অন্য এক বর্ণনায় আছে, তোমরা আতঙ্কিত হয়ে আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব আল্লাহর জিকির করতে হবে, দোয়া করতে হবে আর ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে এই দোয়া হলো কি, জিকির এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সময় তিনি কীতদাস মুক্ত করতে বলেছেন, কীতদাস তো এখন নেই অতএব ঝামেলা নেই, কবরের আজাব থেকে পানাহ চাইতে বলেছেন। তাহলে দোয়াটা কি হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কারণ এ গ্রহণ হচ্ছে আযাবের নিদর্শন। সুতরাং এটা কোনো সাধারণ বিষয় না, যা মানুষ সাধারণ বিষয় মনে করে আনন্দের সাথে দেখতে যায় ইত্যাদি, না এটা কোনো সাধারণ বিষয় না, এটা হচ্ছে আতঙ্কের বিষয়, এটা হচ্ছে ঘাবড়ানোর বিষয়। আর এই জন্য কবরের আজাব, কবরের আজাবও ভয়ানক, কবরের আজাব থেকে পানাহ চাইতে হবে। আচ্ছা এবার চলুন কিছু মশলা, কারো যদি দুই রুকুর একটিও ছুটে যায় তাহলে রাকাত গণ্য হবে না, তার মানে প্রথম রুকু ছুটে গেলে দ্বিতীয় রুকুতে যদি এসে সামিল হয় রাকাত গণ্য হবে না, দুটো রুকুর মধ্যেই দুটোই যেহেতু রুকুন ফরজ, তাও দুটো রুকুই পেতে হবে, মানে শেষ রুকুটা কমসে কম মানে আগেরটা না পেলে শেষের রুকুটা যদি পায় তাহলে হবে না, কিন্তু প্রথম পেলে তো শেষেরটা পাবে, তাই না? দুটোর মধ্যে একটা পেলে হবে, দুটোই পেতে হবে, তবে আপনার রাকাত গণ্য হবে। একটি রুকু ছুটে গেলে রাকাত হবে না। ইমামের সালাম ফেরার পর দুটি রুকু বিশিষ্ট এক রাকাত নামাজ কিন্তু কাজা পড়তে হবে, এটা মনে রাখবেন যারা রুকুতে সে সামিল হবেন। পূর্বেই বলা হয়েছে যে চন্দ্র সূর্য গ্রহণের নামাজ সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু এর তুলনায় যে নামাজের গুরুত্ব বেশি সেই নামাজের সময়ে এই নামাজের সময় হলে অধিক গুরুত্বপূর্ণ নামাজই হচ্ছে পড়তে হবে। যেমন জুমা বা ঈদের সময় সূর্যগ্রহণ শুরু হলে কোন নামাজ পড়বেন? জুমা বা ঈদের নামাজ পড়তে হবে, চন্দ্রগ্রহণ বা তখন চন্দ্রগ্রহণ নয়, সূর্যগ্রহণের নামাজ হবে না। অথবা তারাবির সময় চন্দ্রগ্রহণ শুরু হলে চন্দ্রগ্রহণের নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন। হ্যাঁ, নিষিদ্ধ সময়ের মধ্যে এই নামাজ পড়া যাবে। দেখবেন কোন কোন সময় আসরের পর সূর্যগ্রহণ হচ্ছে, আবার কোন কোন সময় দেখবেন ফজরের পর চন্দ্রগ্রহণ আছে। যদি এরকম হয় তো এর কোনো কি নিষিদ্ধ সময় আছে? এই নামাজের নিষিদ্ধ সময় নয়, কারণ এটা হচ্ছে কারণ ঘটিত নামাজ। যেমন জানাজার নামাজ, যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, তাহিয়াতুল তাওয়াফ, এসব কারণ ঘটিত নামাজ। এর কোনো সূর্য উঠছে না ডুবছে না মাথা এসব দেখার দরকার নেই, এর কোনো নিষিদ্ধ সময় নেই। ফরজ নামাজের সময় এসে গেলে ওই নামাজ হালকা করে পড়তে হবে। এবার আপনি চন্দ্রগ্রহণের নামাজ পড়ছেন, পড়তে পড়তে দেখা যাচ্ছে ফজরের ফরজ নামাজের সময় হয়ে গেছে, মনে করেন জোহরের পর সূর্য চলছে, সূর্য গ্রহণ চলছে, কিন্তু লম্বা করে নামাজ পড়তে গেলে আসরের সময় চলেই যাবে। তো আসরের সময় যখন হয়ে যাবে তখন নামাজ হালকা করে পড়ে আসরের নামাজ যথাসময়ে পড়তে হবে। আর নামাজ পড়ার পর ভাববেন যে আসরের নামাজ পড়ে নিয়ে আবার নামাজ পড়বো, না না না, একবারই নামাজ পড়তে হবে, কেটে দুইবার, আর কেটে তো দুবার হয় না, তাহলে নামাজ দুবার পড়া হচ্ছে, তো দুবার নামাজ পড়া বিধে না, একবারই পড়বেন, সংক্ষেপে পড়বেন, যেহেতু ফরজ নামাজের সময় এসে গেছে। আর ফরজ নামাজ পড়ার পরে আর আপনাকে পড়তে হবে না, যেহেতু টাইম শুরু হয়ে গেছে। গ্রহণ প্রত্যক্ষ না করা পর্যন্ত কেবল পঞ্জিকার হিসাবের উপর নির্ভর করে ওই নামাজ পড়া বিধে হয় না। যেমন একটু আগেই বললাম, কোনো কারণে মেঘে ঢাকা গেছে, কিংবা কোনো দেশে হয়েছে কোনো দেশে হয়নি, এমন হয় না? হয় না, কোন কোন সময় সারা পৃথিবীতে হয়, কোন কোন সময়ে এক দেশে হয় এক দেশে হয় না, কোন কোন সময় এক দেশে আংশিক এক দেশে পূর্ণগ্রাস হয়। তো যারা দেখবে তাদের জন্যই এ নামাজ হচ্ছে বিধেয়। অনুরূপ বিধেয় নয় দৃশ্য না, যেমন বললাম ভূমিকম্প, ঝড়, নিরবচ্ছিন্ন বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময়ও গ্রহণের মতো নামাজ পড়ার কথা হযরত আলী ইবনে আব্বাস ও হুযাইফা রাদিয়াল্লাহু আনহুম সাহাবি গণ কর্তৃক প্রমাণিত আছে। তার মানে যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের পড়া হয়, তেমনি ভূমিকম্প যদি বারবার হতে থাকে, একবার হয়ে গেল তো চলে গেল, কিন্তু যদি এমন সময় ঘন ঘন বারবার হচ্ছে তখন এইসব নামাজ কি বলে, এই নামাজ এই রকমই নামাজ পড়া বিধেয় প্রমাণিত আছে। এখন চলুন, সূর্য বা চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলোতে বা চাঁদের আলোতে যদি কেউ আসে তাতে কি কোনো ক্ষতি হবে? চোখে যদি আপনি তাকান, খালি চোখে সূর্যের আলোতে তাকান, ক্ষতি হতে পারে, এটা বিজ্ঞানীভাবে প্রমাণিত, বিজ্ঞানসম্মত যে খালি চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না, তাতে চোখের ক্ষতি হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ এটা হচ্ছে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। যেটা প্রমাণিত নয় সেটা আমরা বিশ্বাস করতে পারি না। আর শরীয়তেও বলা হয়নি যে গর্ভবতী মহিলা যদি সূর্যের আলোকে আসে কিংবা চাঁদের আলোকে আসে তাহলে তার এই হবে, তার সন্তান কানা হবে কি সন্তান বিকলাঙ্গ হবে, এরকম বিশ্বাস করা ঠিক না। তারপর মহিলাকে ওই সময়, গর্ভবতী মহিলাকে ওই সময়ে শুয়ে থাকতে হয়, ওই সময় এ করতে নেই সে করতে নেই বলে কিছু কাটলে পরে ছেলের গায়ে কাটা কাটা দাগ হবে, কাপড় নিচুড়লে পরে ছেলের দেহ বা হাত পা নিচড়া দাগ হবে, এসব ফালতু কথা, এগুলো বিজ্ঞানভাবে সম্মত নয় আর প্রমাণিত নয় আর শরীয়তেও এ কথা নেই। অতএব স্বাভাবিক কোনো মানুষের মতোই গর্ভবতীও ঘরে চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছুই করতে পারবে, কাজ করতে পারবে, তার নির্দিষ্ট কোনো পালন বা পালনীয় কোনো কর্ম এখানে এই সময়ে নেই। বিজ্ঞান যদি তা সমর্থন না করে তাহলে তা অমূলক ধারণা প্রসূত কথা, পরন্তু শরীয়তে আছে মনে করে এ কথা বলা ও মানা হলে তা বিদাত হয়ে যাবে। অবশ্য খালি চোখে গ্রহণ দেখলে চোখ খারাপ হতে পারে, সে কথা সত্য, বিজ্ঞান বললাম সেটা স্বীকার করেছে যেহেতু, অতএব সেটা মানতে হবে। এক ভাই আমাকে টেলিফোন করেছিলেন দেশ থেকে যে হুজুর এই রাতে যে চন্দ্রগ্রহণ এত দীর্ঘ সময় ধরে হবে, এই সময় স্ত্রী সহবাস করা যাবে না যাবে না, কি মনে করেন জাহাঙ্গীর ভাই? এই সময় কি এত মানে এই সময় নামাজ পড়তে হয়, এই সময় সাদকা করতে হয়, এই সময় ইস্তিগফার করতে হয়, এই সময় জিকির করতে হয়, এই সময় কি স্ত্রী সহবাস করা যাবে? এই সময়ে যেহেতু নামাজ পড়তে হয় তো আমি স্ত্রী সহবাসে ব্যস্ত থাকলাম, এখন কথা আমি আনন্দে আনন্দ ফুর্তি করতে থাকলাম, অথচ আল্লাহ আল্লাহ রসুল বলছেন তোমরা নামাজ পড়ো, তাই না? বলেছেন যদি কেউ করলো করলো, আর না হয় স্ত্রী সহবাস নিষেধ নয়। যেমন রমজানের শেষ দশকের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রাত কি করতেন? জাগতেন এবং কোমরে কাপড় বেঁধে নিতেন। তার একটা ব্যাখ্যাতে বলা হয়েছে কি স্ত্রীদের কাছে যেতেন না। তো ওই রাতগুলোতে স্ত্রী সহবাস করা যায় যে না যায়? যায়। শবে কদরের রাতে স্ত্রী সহবাস করা যায় না যায় না? যায়। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, হালাল করা হয়েছে। কিন্তু উচিত হলো যে যদি তোমার না করলে চলে, এখন মনে করুন সে সৌদি আরব চলে আসবে, বিদেশে চলে যাবে, তো তার তো আর সময় নেই, তো সে বেঁচে যে কি করবে, সে সুযোগটাকে হারায় না, সেটা আলাদা কথা, কিন্তু তার জন্য জায়েজ, মোট কথা হারাম নয়। মোট কথা সবে কদরের রাতে, শেষ দশকের রাতে বা চন্দ্রগ্রহণের রাতে আপনার জন্য স্ত্রী সঙ্গম বা স্ত্রীরতি বা তার সঙ্গে কি বলে আপনার প্রেম কেলি বা প্রেমালাপ ইত্যাদি নিষেধ নয়। এখন কথা হলো কি, আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম যে চন্দ্রগ্রহণ একটু পরেই লাগবে, বোধহয় রাত দশটায় শুরু হবে। যারা পারবেন তারা জামাতে এসে নামাজ পড়বেন, জামাতে অবশ্য লম্বা হবে, যদি বলেন যে লম্বা হবে এতক্ষণ জেগে থাকতে পারবো না, তাহলে অন্তপক্ষে একাই পড়ে নিতে পারবেন, এর জন্য জামাত জরুরি না, জামাত হচ্ছে সুন্নত, তাই তো? কিন্তু বাড়িতে যদি আপনি বোঝেন যে জামাত দেরিতে হবে বা দেরি করে নামাজ হবে, তা আপনি বাড়িতেই ঠিক এই নিয়মে যে নিয়মে বললাম, মহিলারা যেমন মহিলারা বাড়িতে নামাজ পড়তে পারে, যদি মসজিদে নামাজ হয় তো মহিলারা মসজিদে এসে জামাতে পড়তে পারে যদি ব্যবস্থা থাকে, আর না থাকলে বাড়িতেই একাকিনী বা বাড়িতে জামাত করে পড়তে পারে, ওই যে নিয়মে বললাম ওই নিয়মেই নামাজ পড়তে হবে, দুটো করে রুকু, বাকি তো বুঝতে পারছেন লম্বা করে পড়তে হবে। আশা করি আমরা যদিও দেরি করে হোক বললাম, কারণ বিষয়টা বলা দরকার ছিল, প্রশ্ন এসেছে কিন্তু আমাদের জানা ছিল না, যে আগে আমাদের দেশে ক্যালেন্ডার ফ্যালেন্ডার দিয়ে বোঝা যায়, এখানে ক্যালেন্ডারে সেরকম আসে না, আজকেই বোঝা গেল, খোদবা খোদবার আগে ওসব বুঝেছিলাম, কালকে জেনেছিলাম যে হ্যাঁ কালকে চন্দ্রগ্রহণ আছে। তো যাই হোক, বিষয়টা জানা হলো সবারই এবং আমল করার চেষ্টা করব, আর বিশেষ করে বলা আজকে রাতে হবে, অতএব এই সুন্নতে মুয়াক্কাদা জিনিসটা আপনারা কেউ ছাড়বেন না, চেষ্টা করবেন যে একাকী হলেও বাড়িতে কিছু না কিছু, বিশেষ করে মহিলারা তারাও বাড়িতে পড়ে নেবে, আর তাহলে নিশ্চয়ই সওয়াব, সওয়াবের কাজ নামাজ হচ্ছে অবশ্যই সওয়াব, কিন্তু কত সওয়াব কত কত পাহাড় এসব তো বলা হয়নি, কিন্তু সওয়াব আছে, আর এটা নিদর্শনের একটা ইবাদত, এই ইবাদত করতে হয় আমাদেরকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন বেশি বেশি করে ইস্তিগফার করি, গুনাহগার বান্দা আর কবরের আজাব থেকে মুক্তি চাই, পানাহ চাই। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إنا نعوذ بك من المأثم ومن المغرم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين